আলবিদা মাহে রমজান, শোনো ঈদেরও আহ্বান, ভাঙলো আজ খুশির বান, মিটলো মনের আরমান। আলবিদা মাহে রমজান, শোনো ঈদেরও আহ্বান, ভাঙলো আজ খুশির বান, মিটলো মনের আরমান। ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে। ভুক পিপাসা সহ্য করে পালন করেছে সিয়াম, 30 দিন উপোসের পাবে আজ প্রতিদান, তাই মমিনের দিলে বইছে খুশির উজান। আলবিদা মাহে রমজান, শোনো ঈদেরও আহ্বান, ভাঙলো আজ খুশির বান, মিটলো মনের আরমান। আজ যাকাত ফিতরা আদায় করে ঈদের মাঠে চলো, আর সুরমা আতর মেখে সবাই হাতে গলায় মিলো। আজ যাকাত ফিতরা আদায় করে ঈদের মাঠে চলো, আর সুরমা আতর মেখে সবাই হাতে গলায় মিলো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে। দলে দলে এসো চলে পরে নতুন এক পোশাক, দেখো আজ পাড়া ঘুরে কারনে জামা এখান, এমডি মেহবুব তারে কর এক পোশাক দান। আলবিদা মাহে রমজান, শোনো ঈদেরও আহ্বান, ভাঙলো আজ খুশির বান, মিটলো মনের আরমান। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবার মুখে। আলবিদা মাহে রমজান, শোনো ঈদেরও আহ্বান, ভাঙলো আজ খুশির বান, মিটলো মনের আরমান। আলবিদা মাহে রমজান, আলবিদা মাহে রমজান, আলবিদা মাহে রমজান।